بسم الله الرحمن الرحيم دايا ماي بروم دايلو الله رنامي قل أعوذ برب الناس بالو আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের মালিকিন নাস মানুষের অধিপতি ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে